بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. ثم أفيضوا من حيث أفاض الناس واستغفروا الله إن الله غفور رحيم. الله هي كرباني دين تيباميهم ميستكم يمبري أن نتنون تيباميهم بس يمبري أن ناشي واستغفروا الله أدي الله فافو السمان يدد النواشي إن الله غفور رحيم. ہم کا خبر ہوں اللہ سبحانہ وتعالی گنہ گنہ انفاف سوا اوگا ونترس کلان گے یہ بامی ہم میستکم امری انتنو انناشے مطانگ مراد کی مزدلفائیں یہ بامی ہم امرا انناشے منایا امانے دن ادی علمیرین بین علمیرین ویدالو بفوے مطانگ مراد کی مکہ کے مشرکنہ مخاطب کوشے مطانگ مراد کی مکہ کے مشرکنہ مخاطبكم اللهم وحي قرباني تيبامي هم بس امري النار ميستكم امري النتنون ابهي عرفاتم متانگا مكاك مشرقنا مخاطب وغم وانما مرادكي عرفاتم امري النار مكاك مشرقن حجوائرك وميهم عرفاتكن ندي عرفاتكن ندي عرفاتن ابامي هم ندا سببكي عرفائن هنني حرم بيرغو كما باتي دن حجوغا tibe hurihatan hajjuga heda kurave hurihatane arafai fiyavani haram puluga terega ei minaaswani haram puluga terega muzdalifaswani haram puluga terega jamratawswani haram puluga terega hame ekane arafai miyoti haram pulum beeruga ehemwege makkaga mushrikum bunani hajjuge evve salukamen haram pulum beerakwa daanna kurave ehema mibami hum nude ane arafataka ایم اللہ بھائی قرآن تیہ بیامی ہم وسمیس تکوں گے امبری انتنوں امبری انناہرے بھائی عرفاتک گسے امبری انناہرے مزدلفہ آیا ای ام مانا ان مانا کی قرآن اس وحنگا جا قرآن گا آیتو گا مزدلفہ گا واہا کا دم مطانگا مرادا کی مزدلفہ انتیہ بیامی ہم امبری انناہرے من آیاں علوں گا برا ای مزدلفہ گا رے قرآن جہنی ای دیہوانا ویلے رے دیہوانا ویلے رے تیبین جہنی مزدلفہ گا عرفاتوں اروس سنیما نکنن جہنی عرفاتوں گوز مزدلفہ گا ishanamada maghribnamada ishanamada fasko gasru jamako etanga qur'an fasko gasru jamako muzdalifa qur'an ei ishanamadu ge wagutuga maghribnamada emme furta maghribnamada qur'ani den tedwe gamai difa alun ishanamadu ge dirakoy kasru ko qur'an ei muzdalifa namad qur'an je goy den etanga fatisuma fahuga aliwima ali manden etanga zikru qur'an je den allahumma qurbani wastaghfirullah adi allah fahu samay dua qur'are سبب کی اتنا کی ای رحمتو کے مقام ہیں مشعر الحرام ای تانگ ہن فربد کاری ای مشعر الحرام ای مزدلفہ گنن بڑ فربد ہے ای فربد کاری ای مشعر الحرام کی ای مزدلفہ گا مستکن تی بن جی ہتن تم فربد کاری نو تی می ہوں ہندوم وی ما فاتس نماز فا بہ گن فربد کاری جہلا فا اللہ فا فسم یت گن گن دعا قران علی وان دین علی وی ما ایرو رم گ کرین مینا یان امبری انان minayan alung ebori annani den minayan dani muzdalifa jamrayan hilaukan ei bodu jamraya edohoge jiheni me jamrayan hilaukan ei jamratul aqaba ei bodu jamrayan hilaukan jiheni edohoga ei hendunu iru eri sura ferigen gos menduru faha hamaya e wagutu demigen wani mendura hamayan e wagutu demigen wani den onna duwasta hoga ei 11 12 13 e tin duwa hoga hilaukani komme duwa hakos menduru fahun iru sende ہمیں دعا کو اس میں اندر فہم ایرو سندے اللہم احیق ربانی تیبامی ہم میستکن امبری انتنن امبری انناشے ابہی مزدلفہ گسہ ہندن بمون منائن امبری انناشے ادی اللہ فاہ حسن مگے دیرے ابہی تانگا مزدلفہ گا اللہ فاہ حسن مگے انترس کلانگے فَإِذَا قَضَيْتُم مَنَاسِكَكُمْ فَذِكُرُوا اللَّهَ كَذِكُرِكُمْ آبَاءَكُمْ أَوْ أَشَدَّ ذِكْرًا فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق আদেন আল্লাহ মেকরন তেবামি হুম হজ্জুগে আলকন আদা কোন নিমফাহু এ দিহওয়ান দুহু দিহওয়ান দহু কাতিলা বো বালা হুরিহা কামিন সাহ তওয়াফুল ইফাদা কুরম ফাহুগা ইহরাম কাডাফা এ ইহরাম কেন নিমায় হজ্জুগে বড় এ বাই দিয়েই দেন অন্যান তওয়াফুল বাদা طواف الوداع ای طواف الافاضه کرمی ہن دن باقی ہن نن طواف الوداع کن طواف الافاضه ای دوہ گن کرے وجی یا دن کم دوہ کرے اس مسن حج ما ہو کم دوہ کو حج مس نی مو گ کرن کرن جی طواف الافاضه حج گ اڑ کن تی با می ہن ادا کن نیو پہ دن تی با می ہن اللہ ذکر قراش اللہ گنے گنے ذکر قراش ذکر کرم متاں مراد کی اے 11 12 13 گا ایوا دوستا ہوگا جمران ہلاو کومگا جہے ایبا ذکر قران ہمے فدان تکبیر ایبا بڑو تکبیر یہ مرانا بڑو تکبیر اس اللہ ذکر قران اے دوستا ہوگا دین حج گا الکن نیم پہ دے میتی بڑو تکبیر کیوں دین ہما گنا گنا تکبیر کیا اش الگمن یہ دوکم کیا تکبیر تکبیر گنا گنا کیا اش ادی جمران ہلاو کار وسے جہے ذکر قران اے کم ہلا کڑا کا کو اللہ اکبر کین جہے ہم ہلا کولا کا کو اللہ اکبر کین جہن ہم افدان ادوست ہوگا تی بہ می ہوں اللہ ذکر قران ہے بہ تکبیر کیا ہے اللہ یکن فذکر اللہ کا ذکرکم اباءکم ای تی بہ می ہوں تی بہ می ہوں گے خاب فا گے نان گننا فدا نوت یبر بڑا اللہ گے نان گننا ادوست ہوگا می تی بہ می ہوں گے خاب فا گے نان گننا فدان نے تانگے بنو نے مکہ کے مشرکوں گے آدے مکہ کے مشرکوں اے تین دعا ہوگا جمرات کن ہلاو کار ہوگا اتانگ امی ہوں گے کعب فائن کو فخر کھان تک تک فخر ویر گئے اے جاہلی زمان ہوگا امی ہوں گے وقت ہوگا امی ہوں میں انہیں اتانگ امی ہوں گے کعب فائن گے مڑے کی واہا کا دیکھ جمرات کن ہلاو کار دوستا ہوگا دے ہم وی اللہ وی قرآن تیبا امی ہوں گے کعب فائن گے ذکر قرآن فدہ نوتا یورن بس بڑا او اشد ذکر نوتے ابرم بس بڑا تی بامی ہوں اللہ کے متیں دو ہندا ہند ما قراش اللہ ذکر قراش دین اللہ میں وحی قرون فامین الناس من یقول نیست ہوں گے تیرے وے میہم بنا می ہوں میہم دعا قران ہوں اللہ ہمیں کنے دنیا اے دے می ہوں گے نیست ہوں گے تیرے میہم بنا می ہوں گے ربنا آتنا فی الدنیا اے حد اڑ گس کلا کو اے ہر من دنیا کے دے واش دنیا کے دے واش اے میہم اخرت کنے دے نیست ہوں گے تیرے وے فدا بیا کو ہمیں کنے دنیا اے دے می mihar wasalwan mutere ga tibi ege ba war me hame kan duniyan ede me ege hikka ki ko ba ege hikka ki namaz en kure zakat en de akhir matin handu manati fa akhir matin handu manati fa mi hunaki duniyan ede me hun abad was den mi hunami to allah me quran ki ke mi ista hun ge teren ve mi fadan buna mi hun ge hadda ras kala ko amen na duniya de vashi duniya ka de vashi den allah quran wa ma lahu fil akhirati min khalaq mi hunaki akhirat ko ves nasiben nete ves chenne te akhirat ko mi آخرت کے ایو سے چنگے با می ہن کن نتے دنیا تی من اللہ با می ہن دیوانا می ایکم کو می ہن ا دے ور کن کتم می ہن دنیا ن ا دے ن کی ہا ور کن ا دے ایکم کو ا دے ور کن نولی بہن دنیا اے گیم بے دیوانا کم آخرت تن ا دے نیا اخلاص تر کما کدے فی اللہ دیوانا آخرت ینا ا دے ور دنیا کن نولی بہن می ہا ا دے ور ک بے لی بہن دنیا اللہ سبحانہ و تعالی من نو وس دیوا دنیا کافر نو وس دیوا مومن نو وس دیوا رسول اللہ صلی اللہ علیہ وسلم حدیث القرآنی اللہ کے حضرت کے دنیا کے اگو مدری فیائیں ہیں برابر وی کم گویس کافر کم می دنیا فیم کو ور بس اللہ نو دے وی دنیا کے اگو مدری فیائیں ہیں برابر وی کم گویس کافر کا می دنیا کو ور بس نو دے وی اللہ سبحانہ و تعالی ایک انگے چ کی دنیا کے اگو اللہ کے حضرت کے مدری فیائے کبرم بس داشے اما میتنا کن نو ہائی گت کے دم وی کے دم وی اخرتا mitanuga salgonda men ede eden jihe etchen eden jiheni aakhirata masakke kurumattaka mitanga dirihuruma zariya kan eden jiheni mitanga duniye ge etchakan edenya eden jiheni zariya kan aakhirata taka masakke kurumattaka zariya ge gotugami kanta alamenna devvashi e aakhiran ei hagiki manzila ki allah ekorwani duniyan ede miyun emihunakan aakhirata kunete evveseche ka afar misala kan mata mu'minun ge terenves muslimun ge terenves aakhiran matin handumana talaagen tibi mihun emihunna duniya oti aakhiraten nei wa minhum man yaqulu rabbana atina fid dunya wa fil aakhirati hasanatan wa qina azaban nar ade mihun ge terenve mihun bes puna mihun rabbana atina hedaabu uskala ko alamna devvashi fid dunya hasana duniya ga seukan وفي الآخرة حسنة أدي آخرة تقول سيو كان دباشي وقنا عذاب النار أدي نركا عذاب دي النواشي مفتاين بنا ميهم بس بيهم يستهم كتريل يعني دنيا بس دباشي دنيا دبان جيهن آخرة رتكا ما سيكورما দেন আল্লাহ কোরআনে বামিহুন নামে তো উলাইকা লাহুম নসীবুম মিম্মা কাসাবু এমিহুন নে এমিহুন কোরি আমাল তাহুকে হিসাব আমিহুন নাকি আল্লাহু সারিউল হিসাব আল্লাহ ই হিসাব লেমুগা আওয়াসে ওডি গান নামারস কালাঙ্গে এমা এমিহুন নং হুরি এমিহুন কোরি আমাল তাহুকে জাজাবেস কিয়ামত দোয়া হুগা এই এবামিহুন দুনিয়াম মিয়েদানি দুনিয়েগে হে আমাল কুরমাট টাকা দুনিয়াম মিম্বারে দেবাশি এই দুনিয়াম মিম্বারে নুলিবুনু মিহাকা দুনিয়াম মিম্বারে নুলিবুনু মিহাকা আখিরাতের টাকা মাসাক্কা তেসনু কুরাবে এম আখিরাতের টাকা মাসাক্কে কুরমাট টাকা দুনিয়েন জিহে মিম্বারে লিবেন এ মিম্বারং এদে মিহুন এই দুনিয়াম দেন আসলু মিহুনগে মানজিলা কি মিহুনগে হাদাফা কি মিহুনগে মাকসাদা কি আখিরাই এগোতা এদে মিহুন নাং আল্লাহ নবী কুরবানি মিহুন কুরে আমাল তাহুকে জাযাবে কি আমি দহুগা আদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হিসাব লমগা আওয়াস্তে ওডিগেমবা রাস কালাঙ্গে আল্লাহ নবী কুরআন ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মাদুদাত ফমান তাআজ্জালা ফি ইয়াওমাইন ফালা ইসমা আলাইহি ওয়ামান তাআখখারা ফালা ইসমা আলাইহি লিমান ইত্তাকা ওয়াত্তাকুল্লাহ ওয়া আলামু আন্নাকুম ইলাইহি তুহশারুন আল্লাহ নবী কুরবানি তিয়া বামিহুন কান্ডাইলিগেমবা আদে কুরাইগেন বা দুস্তা হুগা আল্লাহ যিকুর কুরাশ এবাহি 11 বার 13 এ তিন দু হুগা তি এবা মি হুম আল্লাহ যিকুর কুরাশ তাকবীর কি আর হে গিনা গিনা বড় তাকবীর ইয়াশে ফমান তাআজ্জাল ফি ইয়াওমাইন ফালা ইসমা আলাইহি দেদু হুম আওয়াজ করলা ফি মিহা কাবস ইবস মাসালেন নেতে ওমান তাআখখার আদি ইদুস লাস কফি মিহা কাবস মাসালেন নেতে লিমান ইত্তাকা আল্লাহ তাকওয়ার বি জামিহাকা ইবস মাসালেন নেতে ইতাং মুরাদা কি দেদুহু হিলা উকাফ আয়াস মাসালেন নেই তিন দু হাম্মাড় কুরিয়াস মাসালেন নেই জমরাত হিলা উকা মিনাগা মিনাগা তিন রে কুরিয়াস মাসালেন নে দে রে কফ আয়াস মাসালেন নেই 11 12 উকাফ আয়াস মাসালেন নেই 11 12 13 উকাফ আয়াস মাসালেন নেই মিয়ার 11 12 11 ওয়ান দুহা 12 ওয়ান দুহা উকাফ আন্নান্যা ইর ওসসুমুগে কুরিন জেহেন মিনান নিকুন্না ইর ওসসুমুগে কুরিন 11 ওয়ান দুহাস মেন্দ্রফাহুং উকান হিলা বারমান দুহস মেন্দুর ফাহুন দান হিলা উকান গোস ইরোসুগে কুরিম মিনান নিকুন্নান জেহেনে এরং এনা তেরমান দহনু কেস মাসলেনে একাম ইরোসেম বার মিনান নুকিন নুনিকুম বেজিয়া এরে কুরান জেহেনে এনা আলং তেরমান দহু কাফ দেন এনা আদেবেন তেরমান দহু কাফ এতাং মি আহকে আল্লাহ বায়ান কুরবানি দেদবহুং আওয়াজ কলিয়াস মাসলেনে তে মি হাকা আদি তিন দহু কাম্মাড় কুরিয়াস মাসলেনে তে আল্লাহ তাকওয়ার ইয়ান ওয়াত্তাকুল্লাহ তিয়াবামিহুম আল্লাহ বিরওয়াতি তাকওয়ারি ওয়াশে ওয়া আলামু আদি দান্নাশে আন্নাকুম ইলাইহি তুহশারুন হামকরুন তিয়াবামিহুম কিয়ামত দহুগা মাহশার কুরাবেন কান্নাঙ্গাল দান্নাশ মাহশার কুরাবেন কিয়ামত দহুন তিয়াবামি ওয়া মিনান নাসি মান ইউজিবুকা ক্বাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াশহিদু আল্লাহ আলা মা ফি ক্বালবি ওয়া হুয়া আলাদুল খিসাম মি আয়াত মি মুনাফিকুন না বেহে গতুং আল্লাহ মি কুরবানি মি ইস্তাহুং গে তেরেম বে এ বাইক গে বাসমহুন তরিকান কালেগ ফান হাইরান কল্লা ফাদামি এ বাইক গে বাসমহুন তরিকান হাইরান কল্লা ফাদামি হুম মি ইস্তাহুং গে তেরেম বে ওয়া ইয়াশহিদুল্লাহ আলা মা ফি ক্বালবি আদি এমি হুম গে হিতু গবা ইচ্ছাকা মে দু আল্লাহ হে কি কুরামি হুম বস বে আমাতে দেখে আর মুনা আল্লাহ গান্দি বুনা মোয়া তোমার নামে হ্যাঁ তেদুয়াহাকে আমি দাক্কানি খালি ফানু কারিগে মিহুং আসবো না আনতে হুয়া কফা হাম তেদুয়াহাকে তোমার নামে আমি দাক্কানি আদি হিতু গায় বা ইচ্ছা আল্লাহ কি কুরআন মিস্তাহু তেরে বে ফাদা বায়াক একামাক আল্লাহ কোন বা হুয়া আলাদুল খিসাম কাম আমি হুন নাকি আরার মুমুগা কুরি আরা গসাও বা একে জবাব কুরমা আরার মুমুগা এ মুনাফিকুন গে বা এই মুনাফিকুন গে তেরে কে তিবি ওয়া রাব্বাস মরুন তেরে মিহুং বাস আনেকা মুনাফিকুন সূরাতু গাস আল্লাহ কোন বা ইজা রাআইতা তুজিবুকা আজসামুহুম খালিফান ইবনে বালাল ফি মিহুন জিসমু তাবস খালিফান হাইরান কুরআনে গারগাদা কাম ওয়া ইন তাক ওয়া ইয়াকুলু তাসমা লি কাউলিহি আদি মিহুন ইচ্চকে ইবনে ফিয়া খালিফান মিহুন বাস সাহানে ইফাদা ফাদা বাস মরুন তরি বাইকে একাম গামি হুন মিসাল আল্লাহ জাসানি কা আন্নাহুম খুশুবুম মুসান্নাদা এ মিহুন গে মিসাল কি এই ফারেগ গ লাঙ্গালি ফর মুডি তাকে গে মিসাল কে এন কোন ফায়দা কুরআন ফারেগ গ লাঙ্গালি ফর মুডি তাকে গে মিসাল এমি হুনা বেদু আল্লাহ মিয়া কুরআন মি ফাদান কালি ফা মিস্তাং গে তেরেম বে বাইক গে বাস মরুন তরিকান দুনিয়া গে হায়াত ও কালি ফান আজাব কুরআন ফাদামি হুম বাস মরুন তরিকান ইফাদা আদি ইফাদা বাস মরুন কালি ফান গাবুল বাস কুরআন তে বে আমি হুম গে বাস এহা মলওয়ানে মি হুম গে বাস আদি হুয়া কফ বুনানে তে এমি হুম গে হিতু গা ইচ্ছা কান আল্লাহ হে কি কব বুনানে তে মিতে দে দেন আল্লাহ মিয়া কুরবানি এমি হুন নাকি আরার মুম গে কুরিয়া রা গো সওয়াবাইকে وَإِذَا تَوَلَّى سَعَى فِي الْأَرْضِ لِيُفْسِدَ فِيهَا وَيُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ والله لا يحب الفساد دين باميهم امبري كاليغ فانو گه اريهم گوسي هندو گه سعا في الارض بمتي گه بهم مسكك کو گنانے اي بمتي گه فساد كرما ادي بمتي گه دندو تکا نسلو هلاه كلما مسي قران تيمي دندو بين هلاه كلما شيب ني مستو گه مودا هلاه كرما مسي قران تي ادي ميستون لي هروا ميستكون نتا هرم مسي قران تيمي اي بمتي گه فساد كرامي هم مي هنم کي يعني والله لا يحب الفساد الله سبحانه وتعالى فساد الله بيودنو گنوائے فساد همي ميمي منافقون نا بهگتو کلیگ فانو گاری ہو گتی بیگم ورن گلوا ہکتے دکانے تے کما کوہما ایمبری دائرو گما سہی کو گننانے بیمتی فساد کرمرے دمی ہون دے تر جسما می ہون دمی ہون دمی ہون ارارن کروما اے حسابن می ہون دمی ہون دمی ہون نا گتل کرا حسابن بدے ایمی ہون دکاوا ہکائے ای نسل نتاں دین حرف دانڈو بیم بس ہے می ہوں میست ہوں گے مودات نتاں گے مراد کی مودات موداتن ہلا کرم بس می ہوں مسے کرے والله لا يحب الفساد واذا قيل له اتق الله اخذته العزه بالاثم فحسبه جهنم ولا بئس المهاد ابامي هنا الله تقوى الواشي بنيجي ابامي هنا الله تقوى الواشي بنفيا باغتون كبر وري غانسي كبر وري بودا نتي فحسبه جهنم الله يقرن مي هنا نرك فدي ولا بئس المهاد تمچك غتون كيهانو باتنن هيي نرك يكي ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد ادم يستهون گترن وے بامی ہنگے نفس اللہ ٹکا وکالی می ہوں اللہ گ روحی وڈی گتوں حاصل کرم ٹکا اے بے گ نفس قربان کر می ہوں وسے ایم استام گترن جہاد کو اللہ ٹکا نفس قربان کر می ہوں وے اللہ ہے قربانی والله رؤوف بالعباد اللہ تعالی ارتکن او گا وان ترس کنا گے تم وحي قرن يا ايها الذين امنوا ادخلوا في السلم كافه ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين الله وحي قرن اي امام وجه ميستكون نه تي بامي هون اسلام دينو گه ترين اكي اكي چكا وناش ولا تتبعوا خطوات الشيطان ادي شيطانا في اولتك تيبا من تبان واش هم كهرون اينا كي اي تيبا مي هنن هوري فال وگم وا بيان وگم وا دشمنك انگي تيبا تيبا من رنگ الا اي دشمنك الله وحي قرواني اسلام دين اكي اكي چك وناش مي گتريم الله پرتم بس وا فهم تي مستكون تيم بياكا اي مؤمنون نا كافرون نا منافقون نا يار منافقون بس مي اسلام وگجي مي كي اگے এর কাফের মিতিবি এককলগ মুমিনু মিতিবি অনেককলগ দেমেদুগ এবং আদি পাটি এই মুনাফিক এই এমি হন নাকি হরি হা কলক জে গন্তি কাফের কারে গসমি মুনা নহারম খালি এমন নাই হগে মানে মুমিনু কারে গসমি মুনা নহারম মানে খালি এমন নাই হগে এই মুমিনু না ফায়দা ওয়াতাম ফিল ফাদে বা মুমিনু কারে গে এগে চিলি বেতো একালে বাই মুনাফিক নাকি আল্লাহ মাই কোরআন এ গতং ইসলাম বেন কামা কোন দানে হিতা হাসিগাডা একুগা তিয়াবা মি হম ইসলাম বাস hama ekani harigandu islam ko fahing islam ko fiya kamakunu de hing islam ko fahigandu islam ko fiya kas kamakunu de misalaka miha iman ve allah barabara allah ngebe iman ve rasulang iman ve akhirat duhan iman ve ehna us amalen nukure ma ko fiya as kamakunu de erum bas islam dine kiye ke chaka vain kamakannu man hama e fadan amalu ko fahi nubavijja kay kamakunu dan munafiqun wata e munafiqun nakim amalu ta barabara kure ehna mesem yunge hing wati nubako ইংওয়তিনু ব্যাক আল্লাহ মে কোরআন ইসলাম দিনে একি একচ্চক ওয়ান্নাশে এব্বা এব্বা এবদেন কাম কোন দা একি একচ্চক ওয়ান্নার এফা বেরুগ বাবাফা আনে ফাইতরা লিমা কাম কোন দা এগোতা গিনা মি হামি তি ইসলাম দিনে বাদেফা এফা বেরুগ বাবাফা আনে ফাইতরা গামি ওকি এহেন কাম কোন দা একি একচ্চক গিয়া কাম ওয়ান্নার রেবুনে ফিয়া এমি হাই কো ওয়ান হামা এফাদা ইসলাম দিনে স্তেবা মি একি একচ্চক ওয়ান্নাশে আমাল তদু কফনু বাহটারে হারাম কুরবি কান্তা তকান আরানু গন্নাশে امر قرب وكانت دو كن لاشه امر قرب وكانت برابر قراشه اما الله ما يقربني مي گتن اسلام نو كما كن دان اسلام كا كما كا قبول نو قرب يعني اسلام دين اكي اكي چكن ون ني كما كن دان اي گتن ميتي يال گوند مي ادو گينا مسلمون دنيا كه مسلم كما دعوا كرا گينا مي هم كن نام اك گتي من نام نكي اسلام ني اي حساب ني ني عمل ني اما يوتي ادي اسلام دين اكي اكي چكن نو ده ইসলাম দিনে কি কি চক্র বানমান আল্লাহ গো আলবানি এই ইমাম বেজমিস্তা কুন্নে আল্লাহ মেকুন ঈমান বেজ্জে মিস্তা কুন কাফির না কাইস না ঈমান বেজ্জে মিস্তা কুন তিয়া বামি হুন দিনাই কি কে চাকা বন্নাস এম এবেঙ্গে তে ইসলাম বেগেনে কিয়া গেন তিবি মি হুন কা মিতিবি এব্বা এব্বা আব্বা দেগে আল্লাহ কাফির না কান ইয়া আইয়ুহান নাস মিসাল কা মিস এ মিস্তা কুন এহেম না কাইস না আল্লাহ কুরবানি আল্লাহ ওয়াহি কুরবানি এ ঈমান বেজ্জে মিস্তা কুন তিয়া বামি হুন কি কে চাকা বন্নাসে ইসলাম দিনা এব্বায় কান নুনে বান্নাম একি একি চকরে বান্নাম বি আদি শয়তানাকে ফিয়াল তক তে বামি তবানু আশ শয়তানাকে ফিয়াল তক এই মুমিনুম ইয়া তবামি বানি কাফির মতি বি তবামি গে মা কুরিম বস মুমিনুন না আল্লাহ মে কোন তে বামি শয়তানাকে ফিয়াল তক তবানু আশ হাম কান্ডে লিগে তে বামি না এঙ্গে নে নাকি আদু বেকান দুশমন এক কাম ইনসান না হুরি দুশমন কে নাকি এ নে বেগে হাম এক কো স্বর্গে মান কানু দে নে এ নে বেগে এ নে হেল্লি ফামি অতি হাম হুরি হ্যাঁ এ না রীতি কুরি কম মে কামে রীতি বে এনা হাডি কফি কমে কামে হাডি বেকি তামে রীতি কামে কাম গাবিয়াস মিয়া দাল গন না কেন রঙ্গালা বিসনালি মে ইঙ্গে এনে আলু গন মে তেরে মি হুঙ্গে লোবি কোরা নি হেম মে হাডি মুড আর পান তাত্তা বর লোবি কোরা ফেশন কা বিমে তি লোবি কফা একাম কি ইসলাম দিনু গা আঙ্গাবা ফা রীতি উসুল তাকে গাবুল এ হাডি কান্তা মিসাল গা তুমুলি বেহটু বল নি হাডি কাম কা একাম কই কাফরুং এ ইউরোপ মি হুঙ্গে হুলাং গে আহুল ওয়েরিং এমি হুং এহরে কুরা মুডদার কান্তত কুরান এবস ফাকুর এবস নুগানে এই সাফ তাহের কান্ত কাম গতি ফেনিফা একিনে বে এই শয়তান কি ফিয়ল তক তবা বিয়না শয়তান রীতি কো দিনি মেতি রীতি বেফা ওয়াজাইয়ানা লাহুম শয়তান আমালহুম শয়তান আমি হনা গমি হনা আমাল তাজিন ইত্তরি কো দিনি মা দেগি মি হনা ফিননা নর রীতি কাম কাং এই কিতাম মে হাডি কাম এক কাম গবিয়াস মে দল গন নাই গেন হামরা গালা ফিরিহিনুন নং আল্লাহ মি আঙ্গ আঙ্গেবি ইজার মাচ্চন নাগাশে এঙ্গেইমা ফিরিহিনু গতি দার দুব্বালা ফাওয়ানুম বসদা আংহিনুন নং এঙ্গি এই বারাত তিরি কুরা রে বুনু আংহিনুন নেগি মাচ্চা আংহিনুন নেগি মাচ্চা ইদি কোলম শয়তান ওতে মন রীতি কদ দেবা ফেরা রীতি কদ দি ফে কান্ত এম রীতি হে হতি এম শয়তান আগে ফিয়াল তক তাবান ওয়ং আল্লাহু ইতাবরাকং মিস্তাকুন নাই গোয়ালাবানি কিয়ামত দুয়া হুগা দেন উজুরন নু দেখকে এন শয়তান মিস্তাকুম দন্নান কিয়ামত দুয়া হুগা আহার কালিয়া রে তাবা বিমি দুহার ন এহি তেরি বে দে শয়তান বুনান কি কে গুরুয়ান গবিং হে হাকাং গা শয়তান আগে গাতেন এন তাবা বিমি হুং গন্ড কোস পুনান তে গোয়া রোয়ে হেরি আদেশ কুরআন তে শয়তান বুনান থিমান্ন কালিয়ে মেন দেখকি কোন হুজ্জতেন হেইয়ে থিমান্ন তাবা উমা আল্লাহ তিয়াবা মি হুন দেখকে বিয়ে হুজ্জাই আল্লাহ হে কিতাব বায়ান করে বিয়ে হুজ্জ গান করে বিয়ে তিয়াবা মি হুন গমাচ্চা এবারং আল্লাহ এঙ্গে বিরস তিয়াবা মি হুন আল্লাহ কান নুনে তাবাবি তিমান্ন তিয়াবা মি নাকে বিয়ে সেক্কেন নু দক্কামে তিমান্ন তিয়াবা মি হুন কুদু আমিল্লাহ রে তাবাবি মারা গোয়ান কেমন চেকায় আমিল্ল না সুতকাম মানে আমি কুরআন রে মি আদু শয়তান হুদু বুনান এ দোগেন নু আল্লাহ গায়ব হতি না বুনান কামে দো আদি মিস্তাহু না গাত দান কাম এহেন নামাজ ইউ বরং আল্লাহ আঙ্গাফ ভাইরাস মিস্তাং এ তাবাওয়ানি হাম শয়তান আগে ফি অড়তাকা শয়তান আগে ফি অড়তাকা আল্লাহ কে বাস ফুলা কি এই এম মেথে দু বাস মুরি হ্যাঁ মুমিনুং এ বাগা বুল করে এব বেস মুমিনে কামা কা ইনকার হিয়ান নুয়ে কুরআন না আল্লাহ কে বাস ফুলো এম মেথে দু বাস ফুলো আল্লাহ কে বাদে দুয়া হক কস দোগে নুয়ান কলাঙ্গে ইবাদা খিলাফ বড় নুগন নামা ফরায় কলাঙ্গে অতি বাদ কুরআন ফি কলাঙ্গে আঙ্গন শয়তান ফি অড়তাকা তাবান ওয়াশ এ বরং এ কলাঙ্গে আঙ্গা ফা ইরোস মিস্তা কুন দেন্দে তাবা আবি শয়তান ফি অড়তাকা দেন গিয়ামে দহ কুন আদে হে কুরআন আল্লাহ কে আতলাতা দেন নো অন্যান মিয়া তুমি তি ফুরসত দে ব্যাফতি বামে নং আল্লাহ আঙ্গা দে ব্যাফতি তোমাকে বায়ান কর দে ব্যাফ নু বায়ান কর বায়ান কর দে ব্যাফ দেন ইয়াত্তা আল্লাহ কে মাগত তাবান ওয়া গিয়ামে দহ গো সব সুজুরন নু দেখকেন আল্লাহ মি হেম মি হেম বেগেন নে তিমান তাবান ওয়া বুনি হে ও ইচ্ছে আডব হম হাম কমমে মি হাকব সে বোতে ফুরসত একাম কো অন্য নিমা তুমি ইসকোলে হরিয়া বে ফুনস ফেনি ওয়া ডাগনা মি তিমি মি বড় আবাদি বড় রাহং হে ও ইচ্ছে আডব হালাং আসতে মি তো কিহা আর কম মি ও তো স্তিবে নু বাই ইচ্ছে আডব কি তাম মি হম তিবে এতং এতং বায়া কো তিবে মি হারস নু বাই ইচ্ছে আডব তাওফিক নু লিবে দেন কোং উজুরং এমি হং গিয়া মেদ্দ হগ আল্লাহ গা দরত গ দাক্কানি গাও মি হে ও হয় কমেন আডওয়া হাকা হে ও কমেন হাসিল কুরাকা হে ও নসিহতেন আডওয়া হাকা লারিয়ে ফাসা দাক্কা কা জিহনিয়ন নু গিয়া মেদ্দ হগ ইয়ম মাতিবেরি সুয়ারুগে হাসিল কুর মাট্টাকা মিতানু গ মাসাক্কে কুরম বি এবস উজুর এবস ফাসা দাক্কা কানু জি ইয়ম আগু বড় সুয়ারুগে হাসিল কুর মাট্টাকা একম মিস্তাকুম লারিয়া ফাসা ইয়া খারদু কফে মাসাই কুর নারকা দা এতন দাং এম সে কুরানি ফায়াসাত অফ সারাদ কফা এতম স্বর্গ বন্নাক এবে সেচ্চিন হার দেন কুর এতন কি হিতং এরি কম মে চেলিবে এতন স্বর্গ ইয়া কি হিতং এরং এতাঙ্গা আন্দনি হোদা কম মাসাক্কাতে কুরাক জেহেনি এনু mitanga hama ginamihum mununa kiyan tibi ginamihum etibi hama shaytana ga fiyawlataka tabaweken etibi shaytana etibi hama rangalang emihun ga macca samaru vefa shaytana ga bassahan emihun etibi yamed dohge shaytana ga atadiyama de shaytana dene jawab us mitanga me bayan kuremun ema giyamed dohge allah ge hadratu ga nonnan evves uzre bayan kure ga timanna alun duniya fonu washe timanna hewa mal ta qurana me den duniya fonu ge sena qurana ta hewa mal no qurana den duniya fonu vias ei makka ge mushrikum ves khanda khandumachchan e mihun sawar wa hindu ga nawakas sawar wa hindu ga hatar faratun raal wa denwa karag vedane ngima muri ha ilahum takumatin handanat tan hamekan allah ikhlas ter kama dua kura wa ka allah te quran ge bayan kura la wa idha rakibu fil fulki da'a allah mukhlisin lahu din e mihun khandumachcha sawar wa hindu ga e mihun hama allah ikhlas ter kama ku dua kurani ای اللہ تی من نمین می مصیبات اسلام کو دے وافیا اللہ شکر ادا کرا بھائی کم گوانو اے بس اللہ وی بس ہم فرات کم کم قران اللہ سلام کو دنی ہندو وا کرے ہم کورین تی بھی گتا الوں وس اے می ما الوں دیوان پہاڑ ہم دنیا فون وس ہم دیوان گتا ہم کورین تی بھی گتا نہیں ہرو جو وان اے بس اللہ سبحانہ و تعالی دیوان پہاڑ کا دنیا کن فون وان وس می ہا کو دیوان پہاڑ আদি আল্লাহ গ হাদরত গ দগু হাদানি না আল্লাহ কারিম এনে কামে কুরিয়া বুনারে না বুনা নকুরামে তেমনে নকুরামে ইনদা আল্লাহ আই কুরআন তিম দে এনা বুনানে কোবা হে হেক্কে তিমনে কাম কুরি কাম আল্লাহ গ হাদরত গ ইয়ামে দহু গ আরারম ওয়ানে বাহ ইনসানা এমবে ইনসানা আল্লাহ আই কুরআন এনে কি আরারম মুমু গ কুরিয়া রা গ সামি কি ইনসানা আই আল্লাহ আরারম ওয়ান গিয়ামে দহু কোবা হেক্কা কি আল্লাহ কুরআন তিমান রাস কালাঙ্গে হেক্কে গত গন ফুদে হি এনা বনা নুনে কে নফুদে এ আল্লাহ নি দুনিয়া গ বেস কামে সাবিত কুরমা টাকা দেহকি সাবিত কো ফে দেহকি বহুনে দেহকি ওয়ারিং গে কি বহুনে সাবিত ওয়া আল্লাহ নে আঙ্গা ফে দুনিয়া গ বেস দেন আল্লাহ এনা গে আঙ্গা আঙ্গা গে সিক্কে যাসা আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ কুরআন ইদ ওয়া হুগা এনাকে আঙ্গায়াকে সিক্কা জাসওয়ানা মিতি মান আল্লাহ আমি জাসওয়ার এনাকে আইফা ওয়াহাক দক্কাম ফাশান মি আতুননে মেন কামে পরি মি ফাইন না হিগা ফা দেমিন কামে কমিয়াকাস ইনসানা দুনিয়াকে তাবাওয়ানি শয়তান আয়া গিনা মি হুগা তাবাওয়ান এনা ওয়ানি ওয়াদু কফ আল্লাহ গা হযরত ওয়াদু ওয়ফা ওয়ানি এ আল্লাহ হে হুরিহা মে মাগফুরাত দানামে ইবা আল্লাহ গে ইখলাস তরি আলম ফিয়া ইবা আল্লাহ গে ইখলাস তরি আলম ফিয়া হামা ইমমে মাগফুরাত দানামে মাদু বাইকে ইবা আল্লাহ ফেনি ওডি গন্না দেন ফেনি ওডি গন্না নি শুকুর কুরা বাইকে গতুগা মারাম মাদু বাইকে গিনা মিহুন না রাকায় গলা গেন্দান আল্লাহ কুরবানি খালিয়া তাবাবি মিহুন না খালিয়া লা না রাকা ফুরা লা না গিয়া মিতু কমিয়া কা শয়তানা কে পার্টি বডি শয়তানা কে পার্টি বডি আদ না রাকায় গা হলুবান তাবেরিন গিনাই গিয়া মিতু গে গিন সালাম বে তোমা সাই কুরাম বি না রাকায় গা হলুবেরিন ওয়ারাব ওয়েস গিনা সোয়ার গে গা হলুবান তাবেরিন মাদু এই হেউলে ফামি হুম মাদু মুং হাত্তাজ দানি দুয়া হে দুয়া কা হেউলে ফামি হুম হে ওয়েচেন আডো হান তৈয়ার তিবে মে মাদু মুং দানি দুয়া হে দুয়া কা এহেম বেগান সুবর্গে গা হলু বান তৈরি মাদু নরকা বান তৈরি ওয়ারা গিনা নরক ফুরালে বান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত দরু আদেন ইহা হিসাবু পুর কল্লানি দেন মাদমার ইনশাআল্লাহ বাকি বা কুরিয়া দিয়ে মাদ দিন সওয়ালিং গবে ফলাকো সওয়াল ফ্রম মি ইব্রাহিম আ মিহারো আনে হজ্জুগে ইউলান কুরি হাম গেফলু বিনা কুরামুন দুয়াহু গেফলু বিনা কোন নিমুন দুয়াহু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ওয়াহি কুরাবানি ওয়া আযিন ফিন নাসি বিল হজ্জ ইয়াতুকা আল্লাহ ইকরানি ইব্রাহিম গে ফানাগে ওয়াহি কুরাই বাসুল কুরআন গে ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতুকা মিন কুল্লি ফজ্জিন আমীক হজ্জ সূরাতু এ ইব্রাহিমে মিস্তাকুন নং হজ্জং ইউলান কুরাশে মিস্তাকুন হিঙ্গা ফায়া সাওয়ারি তাহুগে মাতিগে একি একি হিসাব হুতাকুন কালে ফানুগে আর হেঙ্গান নানে এন্দি ইব্রাহিম আলাইহিস সালাম দন্নানে আল্লাহ হে কিহিনেন হে তিমান কালে ফান ইউলান কুরআনে মি হাকুন তেমি হিসাব কোসাড়ওয়ান এবস মি হাকু এরকনে মক্কা এ আবাদিন ওয়াতনে হে আবাদিন ওয়াতনে আল্লাহ কোরআনে খালিফানুমতি হামে ইউলান করমে ইব্বুম বানিতে মাং আল্লাহ আসে এই ইব্রাহিম আলাইহিস সালাম পর্বতে মাচ্চাঙ্গারা ইউলান করবানি রাসূলুল্লাহ হাদিস করবানি মাম্মাগে বানুগাবাত দাড়ি ফুলবসে আডুয়েছে কমেক্স এ দুয়া হুসুরে ফেরিগেন হাজ্জুগে আলো কামিয়াতি ফেরিফা দেখামা এ কান্তাত্তং অতি হামা এ হাজ্জুগা মুহিম কান্তাত্তা তোয়াফ করুমা আরাফাতুগা মাড়ু করুমা মিনাগরে করুমা জামরাতাকং হিলাউ কুমা জাবাহ করুমা হাদিউ কাতিলুমা আমা এ কান্তাত্তং অতি আমা এ রসুরে আমা ওই কান্তাত্তা এ ইব্রাহিম গফানুগে সুন্নতেন ইব্রাহিম গফানুগে সুন্নতেন এই এ কান্তাত্তং এই হাজ্জুগা আলো এই মক্কাগে মুশরিকুং আমা এখানে ইস্তিদলাল কোফাই হারামুম বেয়ার তানে কেমি সিকুডিং এমি হুনে গিয়েতা এ কুরিং এহেন রডরং আন্না মি হুঙ্গে বাতি বেয়ার ফাতু এহেন মেন আল্লাহ ওয়াহি কুরাবা ফেওয়ানি মিস্তাকুং এমবুরি আন্না তানু তিয়া বামে সেমবুরি আন্না আছে মিস্তা হুঙ্গে মানে কুরিগে মিস্তা হুঙ্গে ফাতু মাড কুরে এমা তিয়া বামে হুবস মাড কুরারে মি মি হুমবুরানি তিমান্না মেন কি মক্কাগে আহলু ওয়ারিন্নে তিমান্না মেন হারামুম বেয়ার কানুনে কুনা নামে হজ্জুগে বেসাল কমে হাদা কুরা এ মক্কাগে মুশরিকুং এ কানি এহেন তন্তন অন্য মিহর পাতক মাড করে এমিহুঙ্গে সিকুন্ডি নেগি কামেন মানে এমিহুং আমিল দালিলে গে গত এমি সিকুন্ডি গে দালিলে কা বড় বেফা একান্ত গত করি মিহার ওয়া গত কি মিহুং গিনাবেগে অন্যানি এগতং হুদ্দা দিয়ে ফেরে এগান্ডা হামায়া রেগাঁডা আমায় হুদ্দা দিয়েফা দেখ এর উপরে সে বহরি হুদ্দা দিয়েফা উজুর এরিন না রেগাঁডা উকুম উজুর এরিন না দে মিহার ওয়াগত কি এ তাঙ্গামি মিহুম বাস মি মারবান মিহুঙ্গি না বেগম বস এটা আমার বার বড়ান এ তাঙ্গ কারণ মিহার দেন এমি হুঙ্গ নানি গাওয়া এত কেন হাতে আফ অন্যানি মিহার ওয়ার ফাঁসে মিহার ওয়ার ফাঁসে কেন ফাঁস বুড়িয়াং এ তাঙ্গ হাতে আফ কুড়ি গা আলু মানুষ মুড়ো না দে বুড়িয়া দেন ফাঁস বুড়িয়াং হাতাং হাতে আফ হুড়ি দেন দেবুরিয়াং হুন্ডানি এর এমএ ফরতেন সালওয়ান মে হুরি তানা দিয়ারু হুরি দেবুরিয়া দেবুরিয়াং হুরি দে মিহার হনা ফাসপুরে মিহার বারা লুইবান দেখাম কো হেন্দুনা কো নুকেন মেন্দুর ফাহু উকাং ওন্না দুয়াস্তা একাম কো এতানং মতি ওজাতুল হাজ্জুং এই ইলমেরিয়া কোনং এ ফাতওয়া দি ফোতি এটা ইলমেরি নুরু হে মাসলা ইনকার করে হেন্দুনু কে গতা এমি ফাতওয়া দি ফোতি এই উজারতুল হাজ্জুগে ফারাত এই এগারো বারো তেরা হিরাউকা হিরাউকা দুয়াস্তা মে দুর কুরিম বেসু কে গোতে মিহু নান গাবাই গা দা মিয়েনি বায়া কো গোতা কান দা কুরা এলমেরি মিদাড়ে ফান হেন্দুনু ওকি ও কাফে নুফু দে নে মেন্দুর ফু কারে আমা জিহেন নু কাফিয়া এনে জিহেন ফিদিয়া কাতিলাম ফিদিয়া কাতিলাম জিহেন সতেক হাতেগমিনি প্রথম সতেক ফাহেগ আ গুলুম হুরি আয়ত কে মিয়া মে আমি কে মতে ইয়াউমা ইয়াতিলা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনি ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ এদুয়া হুগা এদুয়াস আউমাফা হুগা এ কিয়ামত দুয়া হুগা এবস নাফসাকা ওয়াহকা এবস তাকাইন লেবেন এদুয়া কো আল্লাহ হুগা ইজনা ফুলানু লাই এই এমএন দানিশ তারা জাম হেদ্দেবি গোতাত্তিবে নিহুরি হ্যাঁ এবস মিয়া কাং ইসফুলা বালাল মুগ ইখতিয়ার বিসান ইহা বিরবরি ওয়ানে ভাগতু আল্লাহ গিজ নাফুলা লিবি জামিহা কো মেনুই এবস ওয়াহা কা এবস দাক্কান রে রাসূলুল্লাহ হাদিস কোরআনি ইয়ং হুরি হ্যাঁ এমএন তিবের কি হ্যাঁ আড়ে বসাই গাতু গা দানে দুনিয়াই গতম বালা আফিয়া মি আইক কামি হুন তিবি কাস নেগেন দেমি দেমি কি আইছি আদি ইয়তি গিয়ামত হামান আন্নান বে কা আদমান ইসলাম রসুল ফেরিয়ে সুল্লাহ হাদিস কোরআনি তিনো হেঙ্গে দোয়া হোক বিমচ্চ বেটম আডিবে কামু গওয়ানামা এমি হুঙ্গে তেরে আডিবে এ আডু এহা হাম হিমে ওয়ান ইনস্তাগু ফামিন হুম শাকিয়ুন ওয়া সাঈদ আদি মিঙ্গে তেরে গতি বেনতে আবাজের না বাজের دي بايكي تبيني أباجرنا باجرنا دي ميكون فأما الذين شاقوا ففي النار لهم فيها زفير وشهيق دين أباجر بميهن دناش أميهن تبين نركا إتانغ أميهن نبي زفيرا شهيق إبا كورين بس ميتانغ بيان كورمونو أي هيرون إتراب ميهر نيوالا روسي همارو غواغوتا بيرب بس هيرويني إتراب بس هيرويني ميهر إتران نيوالا غوتو سم هيرين روي هيرين بيرب بس هيرين خالدين فيها إتانغ إبامي هن دميتي بينتي ما دامت السماوات والأرض إلا ما شاء ربكم إتانغ إبامي هن دميتي بينتي خالدين فيها إتانغ إبامي هن دميتي بينتي ودا بن دميو إنها هندكو إلا ما شاء ربك الله إراد ألتيك خليفان ورسكلان إرادة كربي وغتكا همايا وحكيك إرادة كربي ورمنوي إرادة كربي ورمنوي إي نركاك دميتي بينتي ميتانغ مرادة كي ebbayaku etanga demi ane tibene tibefa ebihunge amalutahuge jaza muminunge teren etanga murada muminunge teren muminunge teren faafa kureifa wa mihun emihun etanga deminu tibene emihun nikoma ngana istisna demba bayaki mitanga emmane ki enuata anemmane ki kafarun hama daagotah gosnar kay kanwanna ای اتانگ محشر کے میدان کے میون تیبن ایبا جیہے فنزا ساس احر گو کوری کے انے معراج صورت کے بیان دے مان تعرج الملائکۃ والروح الیہ فی یوم کان مقدارہ 50000 سنہ فنزا ساس احر اتی بد نرکے نو دے اہم اللہ ارادہ کروی وگوتے منوی ایمیو نرکا کے دمی تیبے نتے ای وگوتو ای ایمیو محشر کے میدان کے تیبی وگوتو کو එහෙම වෙසෙ වෙ තස්සිර වෙලිය. කොම් එකක මිදේති වෙස්සෝක්කා. ආදෙන් යති ඉන්න රබ්බක ෆාලුල් ලිමා යුරිද හම කරුණු කලිෆාන ගේ රස්කලාංගෙයි. එකනාග එදිවඩි ගෙන්ති කොම් එකම කුරව්වා රස්කලාංගෙ. දෙම් මෙ වහේ කරනවා අම්මල් ලදීන සුයිදු ෆෆිල් ජන්න අදි ආ මී වාජ්‍ය වෙරි වීමී. එමීහුන් තිබේ හොෂී ස්වර්ගයේ ගය ඛාලිදීන ෆීහා එමීහුන් එතංග දෙමි තිබෙනතේ මා දාමතිස් සමාවාතු වල් අර්ද් එස් උර්තකාමින් දෙමියෝ ඉන්හා හිඳකු ඉල්ලා මාෂා රබ්බක් ayfan virus kana girad kurwa gutak menuwi eba himitaanga se ei emman anem maneki mu'minun ge terem bayakunara kebes gossi e diya wagutu kolu istisna wan komme gote ves waru ge kan emihun nuade ema emihun e wagutu kolu heda kuri narakaaga swaru ge kunu ema e wagutu kolu etanga istisna kuri kurawi allah subhanahu wa taala ata'an ghayra majzuz ei allah subhanahu wa taala ge hadratum wa inameke ખેંડુ મેન નવાને આકા ગાયર મજઝૂદ ખેંડુ મેન નવાને આકા એ સતે ગા બના એમાં මීහුම් වර ෆරවා කුඩක ෆොනනි ආසල දිවෙහින් හාසක එමීම සම උසුරන්නේ කියාගෙන දෙකන් තකොල ෆිනි වෙලීම එත මගුමති කිය තිවෙනි දිවෙහින් ටෙන්ටෙන් උනා ගානේ අකබොඩ වීම එරේති වෙන්ජි ඇති ටෙන්ටෙන් දෙන් උනා ගාන වර අකබොඩ වානට එත මගුමති කිය කුණාටන් අලයන් තිවෙනි හැම වර ගින ගව තකො මීහුන්ත අරබින් දිගේ දෙම් බයෙන් මීහුන් ටෙන්ට උලෙන හිසාගේ එතාංග කුරංජි හේනේ රේ රේ කුරංජි හේනේ දෙන් රේ නුකුරුණස් කතිලා කන්නේ ගෙවසිල් මෙරියකු විදාල වෙසෙන් එතාංග දැන් හජ්ජුගේ අලකන් දෙම් පුරි හැම ගොතකුණු දාන හැම කාමස් රේ නුකොෆිය කායතා මුස්දලිෆා ආයේ දෙම් ෆෝරේවා අය ෆතිස් වෛරස් නාදෙවේ මිහුන් උලේ මගුතහුගේ දති කාමෝ දෙම් මිහාරේ තංග රේල් වලන් එපෝල රේල් වෙලීම ෆසසේ හවාන Mm-hmm. ಅದೆ ಏಗೆ ಫುರಿಹಮ ಸಾಬೆನ್ ಉಜುರುವೆರಿಯ ಕು ನೂಂಕ ಮುಗವಾಂಜ ಎ ರಸೂಲುಲ್ಲಾಹಿ ಸಮ ಅಂಗೆನ ರಾ ಕುಡಕುದಿನ್ನ ರಾ ಮುಸ್ಕುಳಿನ್ನ ಹುದ್ದ ದೆವ್ವಿ ರೇಗಡುಗೆ ದೆಬ್ಯಾ ಕುಳ ಎಬ್ಬ ವೇತುವಿಮ ದೆ ಮಿನಾಯಂಗ ಟೆಂಟದ್ದ ಮಿನಾಯದ್ದ ದೆನ್ ಉಜುರುವೆರಿ ನೂಮ್ಮಿ ಹುಣ್ಣಕಂ ಹುದ್ದೆನ್ನು ದೆವ್ವದಾಗ ಎತನ ಕುನ್ನ ಟೆಂಟುಗೆ ಗೊತ್ತಾಯ್ ಟೆಂಟು ಹದಾಫಿಯ ಟೆಂಟುಗೆ ತೆರೆಗೆ ಮೇಹು ಎತ್ತೀವಿ ಏ ಬೋನಿ ವ್ಯಾಕುರಿಕೆ ಮಕ್ಕಣ್ಣು ಆನೆ ಆ ಏ ಸ್ಲೀಪಿನ ಬೇಗನ್ನು ಅದೇನೆ ಎಕ್ಕೊರೆ ದೆನ್ ಸ್ಲೀಪಿನ ಬೇಗು ಲ್ಯಾಫ ಅನೆ ಜಿಬು ದಮಾಲಾಗನ್ನು ಏ ರಂಗಳು ಗೊತ್ತಾಕಿ ಜಿಬು ದಮಾಲಾಫಿಯ ಹೆದುಮೆಗ್ಗೆ ಗೊತ್ತುಗೆ ಎತ್ತೀವಾನಿ ಜಿಬು ದಮಾನು ಲ್ಯಾ ಗಾಯಮತಿಂಗೇಳೇನೆ ಎತ್ತಿ ಯಾರು ಗಾಯಮತಿನ ರಜಾ ಎಳೇನೆ ಯಾಕಂದ್ರೆ ಜಿಬು ದಮಾಲಿ ಮಮ್ಮಿ ಹಾ ಎಕ್ಕೊಂಗೆ ಉಳಾಲಿ ಲೀಫ್ ಅದ ಫಹಾಫೊಂಗ್ ಹೆಚ್ಚಂಗೆ ಜಿ ಇವರಾಮುಗ ಎಲೆಯಾಗನ್ನು ತೆಂಗನ ಎಕ್ಕೊಬ್ಬೋನಿ ಯಾಕೊಗ್ಗನ್ನುವಾನೆ ಮೀ ಹುಂ ಅಮತ್ತೆ ಮಿಮುನಿ ಇವರಾಮುಗ ಬೋಲೆ ಹುರಿ ಹಚ್ಚಿ ಹೋನಿ ಯಾಕೊಗ್ಗೆ ನಿಧಾನಿ ಎತ್ತಾಗ ಇವರಾಮುಗ ಹರಾಂ ಕಂದತ್ತಂಗೆ ಕದಿಯು ಕತಿಲಂಜಿ ಏಗೆ ಏಗೆ ಸಬಾಬು ಹಮೇತಿ ಮಗುಮತಿಗೆ ಬ್ಯಾ ವರು ಅರ್ಗೊಂಡ ಮೇ ಬದೇ ಕೆಮು ಮಗುಮತಿಗ ಹಾಂ ಬೋನಿ ಯಾಕೊಗ್ಗೆ ಬ್ಯಾ ವರು ಮೀ ಹುಂ ನಿಧಾಫೆತಿವೇನಿ ಬೋನಿ ಯಾಕೊಗ್ಗೆ ದೆಂ ತಂಗೊಳ ಫಿನಿ ವೇಲಿ ಫಿನಿ ವಾನದ ಮಿಹಾರ ಫಿನಿ ಮೂಸುಮ್ ಮೀ ದೆನ್ ಮಿಗೇತರ ಹಿಂಗಜ್ಜೆ ತಂಗೊಳ ಕುರಿ ದೇತಿಂಗ್ ಹಜ್ಜಿ ವರ ಫಿನಿಕೊ ಬಸ್ ತಂಗೊಳ ಕುರಿ ಹಿಂಗಜ್ಜೆ ದೇತಿಂಗ್ ಹಜ್ಜಿ ವರ ಫಿನಿಕೊ ನಮ್ಮಿ ಫಾರ ಗೊತ್ತೆ ನಮ್ಮಿ ಫಾರಸ್ ಕೂಡ ಫಿನ್ಯೋ ದೆ ಯಾ ಫಿನ್ಯನ್ ನೋಣೋ ಕಮ ಠೀಕ್ ಮಾಶಾಅಲ್ಲಾಹ್ ಏ ಕೊಂ ಗುರು ಪಾ ಕೊಂ ಖೈರ್ ಅನಾರ ಆದೆ ಎತಾಂಗ ಉಳೇನೆ ದೆಂ ಬೈಮ್ಯ ತಂಗೊಳ ಫರ್ವಾ ಕೂಡ ಮೀ ಉನ್ನಾದೆ ഹയർ ഗ്രൂപ്പ് ಮಿಹಾರ ಕೂಡ ಮಸರೆ ಮಿತಾಂಗ ಭಯಾಂಗ ಕೊಲ್ಲಂ ಎಬ ಜಿಹೇದಂತೆ ಮಿಹಾರ ಮಿತಾಂಗ ನೆಕ್ಕನ್ನ ಏಕುದಿನ ಬೈಕುದಿನ ಮಿ ಸೋಟು ಹೆಚ್ಚಿಲಾಗಿ ನಮಾದಂಗ ಏ ಮಿಹಾರ ತಂಬಿ ಕಾರಿ ಮಚ್ಚಂಗ್ ಎಮ್ಮೆ ಬೊಡನ್ ನೆಗೇನಿ ತಂಬಿ ಕರಿಮತಿಗೆ ಮೇದ ಎವ್ರ ಮಚ್ಚಕನ್ ನಗಾಗನ್ನು ಆನೆ ಏ ನಮಾದು ಗಾಸುರಂಗಳನ್ನು ಎವ್ರ ಮಚ್ಚನ್ನೇ ಕುಮೆ ಏಯ್ ಮುಸ್ಲಿಮ್ಗೆ ಇಜಾರು ಎಮ್ಮೆ ಬೊಡನ್ ನೆಗೆಂಗ್ ಹುರಿ ಬರು ಏಯ್ ತಸೋಹಾದಿಸ್ ಇಜಾತುಲ್ ಮುಸ್ಲಿಂ ಇರಾನಿಸ್ ಫಿಸ್ಸಾ ಕೈನ್ ಮುಸ್ಲಿಮಾಗ ಇಜಾರ್ ಮುಸ್ಲಿಂ ಇಹಾಗ ಇಜಾರ್ ವಾಂಜಿಹೇನಿ ತಂಬಿಕಾರಿ ಕರಿಮತಿಗೆ ಮೇದಾರೆ ದೇನ್ ತಂಬಿಕಾರಿ ಫೆನ್ನ ಹುರಿಜ್ಜ ಮಸ್ಸಲೇನೆ ಯಾಕಂದ್ರೆ ತಂಬಿಕಾರಿ ತಿರಿಯದ್ದು ಕೊಲ್ಲಾಗಿ ನೋಡಿ ಸೋಟು ಹೆಚ್ಚಿ ಲಾಂಗಿಬಿಡೋ ಬೈಕುದಿನ ಮಿಹಾರ ರುಕು ಅನ್ನುವತ್ತ ಸಜಿದ್ದಾರು ಕಕು ಕಶ್ಪು ಏ ಬರಬ್ಬಡು ಮಸ್ಸಲೇ ಈ ಹದ್ದು ಫಾನೇಡು ಕಿಯಾ ಫಾನೆ ಕಮ ಹದ್ದು ಫಾನೇಡು ಆಮೇಲೆ ಏಹ ಕುರು ಕುರು ಸೋಟು ಮಿಹಾರ ತಂಬಿಕಾರಿ ಫಾಳು ಕುರು ಅಂಗವ್ಯಾಪೋ ತೀಮಾದೆ ಮಚ್ಚನ್ನ ಗ್ಯಾಂಗೋಸ್ ಏಹ ಬಿಡೋ ಹದ್ದು ಫಾನೆ ಗೋಸ್ವಿ ಎಮ ಕಕೂಫೆನ್ನವರ ರುಕು ಅದ್ಯಾಮ ಮತ್ತು ಸಜಿದ ಅದ್ಯಾಮ ಎಮ್ ಹಿಂಗೆ ಕಕೂಫೆನ್ನವರಂಗೆ ಬಹು ರೇಹ ಕುರು ಕುರು ಹೆಚ್ಚಿಲಾಗಿ ನಮಾದಂಗೆ ಬಾದೆ ಈ ಮಸ್ಸಲೆ ಹಸು ರಂಗ ಇಸ್ಲಾಹ ಕುರನ್ ಜೆಹೆ ಕಮೆ ಹೈಗತು ಎತ್ತಾಂಗ ದೆ ಮೀ ಹುಣ್ಣ ದಾತಿ ವನ್ಯ ನಿಕುಣ್ಣನ್ ದಾತಿ ವನ್ಯ ದೆಂಗ ಎತ್ತಾಂಗ ನುಕುರು ರಂಗಾಳಿ ನಿಕುಣ್ಣ ಮೀ ಹುಣ್ಣ ವನ್ನ ಮೀ ಹುಣ್ಣ ದಾತಿ ವನ್ಯ ಆದೆಂಗ ಪುನಃ ದಾತಿ ವನ್ಯ ವನ್ನ ಮೀ ಹುಣ್ಣ ರಂಗಾಳಿ ಮೀ ಹುಣ್ಣ ದಾತಿ ನೋ ಆಗೋದ್ದೆ ಬಸ್ ಯಸ್ಸಿರು ವಲ ಅಥವಾ ಅಸ್ಸಿರು ಇನ್ನು ಫಸೇಹ ಕೊಡಂಜೆ ದಾತಿ ಕೊಗ್ಗೆನ್ನು ಆನೆ ದೆನ್ ವಾಹಿ ಕೇತಾ ಮಿಹಾಕ ಉಂದಗೋನು ವನ್ಯ ದೆ ಸೂತ್ರಾಕ ಮಿಸ್ಕಿತ್ ಇಮು ತೆರೆ ವನ್ಯ ದೆ ಮಸ್ಸಲೆ ಎನ್ನೈ ಎನ್ನ ವಿಸ್ ಮಿಹುನ ಉಂದಗೋ ವನ್ಯ ಎತಾ ನು ಹುರುನ ಗಾಳಿ ದೆ ಸೂತ್ರಾ ಬಹಟ್ಟನ್ ಜಿಹನ ಕೊಮ್ಮೆ ಹಾಲಿದ್ದ ನಮಸ್ ಪರನು ಬಹಟ್ಟಸ್ ನಮಾದ ಕೊಗ್ಗೆನ್ನು ವಾನ ای رسول اللہ صلی اللہ علیہ وسلم ایس نمازیں کلی فان کیا فلون ثابت نے کلی فان سوتران بہٹا نماز کر دی کم ایس نماز ایمن بین علم میں ودال فان ای واجب کے بن وبے کن ما دنو ہم بڑتی بڑتی فون نا بو سل مری این کم میں کوتے ویس ایت ایم میں کڑے کن بن وین ای سنت الموکہ دا کے گد وے کن وا سنت کے ہم کوتے گد وے کن وا سنن اچ ہم کوتے گ دو کلوں کشی کن عذاب لی بو مس ایل مری می دال فر ویتری فدا اچ ہم کوتے گ دو کلا ایک گد کن کو رام ہن عذاب لی بینا وا ای واجب کم گنو یس ای سنت الموکہ دا گد وے کن وا سنت ایچی جینے ایچی کے ہی فان نار بایک کانت تے بھاری فرض کانت تے فری ہما کو دنی کانت تے کا لے اگے اے میں کانت تے قران جی ہے او اکلے فان مساک می اکلے فان عمل لے قربا نماز تک نو ہے ایک مراد کی مثال کہ اصحاب وے کلوں شامل وے کن قربا کانت تے بے فار کلے فان دو کل لونی واجب دان تے ای وحی با والے وے دوس پر کما واتی اے بے کلوں کما کم مہا بڑ دہی وے کن فیا ایر واجب کرے کانت اہم بھی ما اکما بیرم بے فار کانت تے دو کل لبا مثال کہ دم نماز تراویح نماز سے گوتے کلے فان کانت کرے ای اصحاب وے کلوں کما شامل وا کانت تے ہوگا ekade fan daima kan nukura va sunnat ekkam ga vanya ei fardu va daate fardu vejja kuran je duha namat mo masen de ege me moli turu ege va gadi oti anga va de va fa ei hina tarmudul fisal jamalu ge dari fula aviara va gote mera alo masalen ne de te mi har misare kom me duha ku mi fatis namat ko gen irweri ma giaddam beno mi akum sagen dan e kom me duha ko dan hajje ge sawa wi sang ena ena ibba ko to kuras masala ena ah ah ah den mi har den nina suwale ke subhanallah wa shukrullah wa astaghfirullah